مدینہ مدینہ مدینہ مدینہ مدینہ مدینہ مدینہ تمہاری پریمیتے من ہولو جے دیوانہ جیتے چائے تمہاری روزہ مدینہ تمہاری پریمیتے من ہولو جے دیوانہ جیتے چائے تمہاری روزہ مدینہ مدینہ مدینہ مدینہ مدینہ مدینہ مدینہ مدینہ مدینہ تمہاری پریمیتے من ہولو جے دیوانہ جیتے چائے تمہاری روزہ مدینہ رسول عربی تمی آلو ربی তোমারি প্রেমে সৃজন হলো বেশবি রসুলে আরবি তুমি আলোর রবি তোমারি প্রেমে সৃজন হলো বেশবি ও গো প্রিয় তুমি আমার আশার আলো ও গো প্রিয় তুমি আমার আশার আলো সারা জনম তোমায় বেশে যাব ভালো মদিনা মদিনা মদিনা মদিনা যেতে চাই তোমারি রোজা মদিনা তোমারি প্রেমেতে মন হলো যে দিওয়ানা যেতে চাই তোমারি রওজা মদিনা তোমারি পরশে উজালায় ভুবন তোমায় ভেবে ভেবে যায় মন সারাক্ষণ তোমারি পরশে উজালায় ভুবন তোমায় ভেবে ভেবে যায় মন সারাক্ষণ তোমার নামের দুরুদ জপি সারা বেলা তোমার নামের দুরুদ জপি সারা বেলা ইয়া মুহাম্মদ মুহাম্মদ ইয়া কামলিওয়ালা মদিনা মদিনা মদিনা মদিনা যেতে চাই তোমারি রওজা মদিনা তোমারি প্রেমেতে মন হলো যে দিওয়ানা যেতে চাই তোমারি রওজা মদিনা মদিনা মদিনা মদিনা মদিনা মদিনা মদিনা মদিনা মদিনা তোমারি প্রেমেতে মন হলো যে দিওয়ানা মদিনা মদিনা।